নন্দ গাঁরে ঘর জাতিয়া ম গোপাল কান্ধে লহুণী ভার মুন্ডে তিলক গার লউড়ি খেল আমি জাঁচু ও জাঁচু ও জাঁচু আমি ঢগ ঢমাড়িয়া গীত গাউছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজ পুরিয়া টোকা আসিছু শ্রীক্ষেত্র ভি ভাই গোপ গাঁ হব না ভকতি ভাব এটি জমা ভাব না ভাবর সে গুণ জাঁচু জাঁচু জাঁচু আমি কালিন্দী কমল তোলি আনিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজ পুরিয়া টোকা আসিছু তুলসী খালি বাসুছু ও আমি অবড়া অবড়া খালি বাসুছু আমি অবড়া অবড়া খালি বাসুছু ও আমি আসিছু ও আসিছু আসিছু আমি বরজ পুরিয়া টোকা আসিছু নন্দ গাঁরে ঘর জাতিয়া ম গোপাল কান্ধে লহুণী ভার মুন্ডে তিলক গার লউড়ি খেল আমি জাঁচু ও জাঁচু ও জাঁচু আমি ঢগ ঢমাড়িয়া গীত গাউছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজ পুরিয়া টোকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজ পুরিয়া টোকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজ পুরিয়া টোকা আসিছু ও আমি আসিছু ও আসিছু ও আসিছু আমি বরজ পুরিয়া টোকা